السلام عليكم ورحمة الله وبركاته. যে একজন ভাই জানতে চেয়েছেন সরকারি অফিস মেরামত ও সাজানোর জন্য সরকার কর্তৃক যে বাজেট এসেছে অফিস ডেভেলপ করার পরও কিছু অর্থ অবশিষ্ট আছে, এ ব্যাপারে করণীয় কি? এ ব্যাপারে করণীয় তো সরকারই বলে দিয়েছে, সরকার আপনার কাছে যেই অর্থ যখন বরাদ্দ করেছে যে এই অর্থটা অফিস ডেভেলপমেন্টের জন্য, অফিস মেরামত সাজানোর জন্য, তো সেখানেই বলা আছে, সরকার চিঠিতে বলে দিছে যে টাকা থেকে যাবে ওইটা আবার সরকারি ফান্ডে জমা দিয়ে দিবেন। তো এটা তো আর সরকারি অর্থ জনগণের জন্য আত্মসাত করা, ভোগ করা জায়েজ নাই, এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ সরকারি অর্থ কিন্তু একজনের অর্থ না। আমি যদি আপনার টাকা খাই ফেলি, একজনের টাকা খাইছি, কিন্তু সরকারি অর্থ খাওয়া মানে আপনার ১৬ কোটি মানুষের অর্থ খাওয়া। কারণ সরকারি ফান্ডে এক টাকা মানে এই এক টাকার মালিক এই দেশের ১৬ কোটি জনগণ, সবাই এক টাকার মালিক। সুতরাং আপনি যদি এক টাকা খান, ওই ১৬ কোটি মানুষের হক খাইছেন। এটা কিন্তু এই জন্য জঘন্য, এই হকটা মারাত্মক। অন্যান্যগুলো আপনার এমনি মানুষ একজনের থেকে একজনের হক খাইলেন, এটা একজনের, একজনে মাফ করে দিলে আপনি মাফ পাইতেও পারেন, তার থেকে তওবা করে মাফও নিতে পারেন। কিন্তু সরকারিটা খাইলে আপনি ১৬ কোটি জনগণের থেকে মাফ নিতে হইব তওবা করতে গেলে। তা আপনি ১৬ কোটি জনগণ থেকে মাফ কেমনে নেবেন, কয়জনের থেকে মাফ নেবেন? এই জন্য এটা খুবই জটিল, কঠিন। এই জন্য খোলাফায়ের রাশেদিনের জীবনী পড়ে দেখেন, আল্লাহ আকবার, সে খোলাফায়ের রাশেদিন রাষ্ট্রীয় একটা মোমবাতি, একটা বাতি, সেই বাতিও ব্যক্তিগত কাজে কখনো খরচ করেন নাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী দেখেন যে একজন ওনার সাথে ব্যক্তিগত কাজে একজন বন্ধু দেখা করতে আসছেন, তিনি বাতিটা নিভিয়ে দিচ্ছেন, অন্ধকারের মধ্যে কথা বলতেছেন লোক, তখন উনি বলতেছে কি ব্যাপার, আপনি বাতি বন্ধ করে দিলেন? বললেন যে বাতি হলো রাষ্ট্রের, আর তোমার সাথে আমি যে কথাবার্তা বলবো এটা রাষ্ট্রীয় কাজ না, এটা আমার ব্যক্তিগত কাজ, আর ব্যক্তিগত কাজে আমার রাষ্ট্রীয় বাতিটাও ব্যবহার করা যাবে না। কারণ ব্যবহার করলে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি সম্পদ যা আছে সব ব্যক্তিগত কাজের জন্য না, এগুলো সব সরকারি কাজের জন্য, সরকার আমাকে যে যে কাজের জন্য বরাদ্দ দিবে সেই কাজের জন্য। এই জন্য এখানে যতটুকু আপনার বরাদ্দ আছে, টাকা যখন উদ্বৃত্ত থেকে যাবে সেটা আবার জমা দিয়ে দিবেন, সরকার অন্য জায়গায় অন্য ফান্ডে খরচ করবেন। সকাল সন্ধ্যায় সূরা ওয়াকেয়া পাঠের ফজিলত কি? সূরা আল ওয়াকেয়ার অনেকগুলো ফজিলত আছে, তার মধ্যে কিছু হাদিস সহি, কিছু হাদিস দঈফ, তবে সবগুলো হাদিসের মূল ভাষ্য হলো সূরা আল ওয়াকেয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর ফেতনা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। এই জন্য সূরা আল ওয়াকেয়া এটা সকাল সন্ধ্যা পড়া যায়। আমি কোরআনের তাফসিরের একজন নিয়মিত শ্রোতা, আমার বড় ছেলে পড়াশোনায় অমনোযোগী, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। জি, আল্লাহ পাক তাকে পড়াশোনায় মনোযোগী বানিয়ে দিন, তাকে আল্লাহ পাক জেহেন শক্তি, মেধা শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দিন, এবং তাকে আল্লাহ পাক দিনমুখী সলেহীন সন্তান বানিয়ে দিন, যে সন্তান দুনিয়া আখেরাতে কল্যাণে আসবে এরকম সন্তান আল্লাহ পাক বানিয়ে দিন। আচ্ছা, আমার প্রশ্ন হলো জুমার দিন অনেক মুসল্লিরা পরে এসে আগে যাওয়ার জন্য মানুষকে ডিঙ্গিয়ে সামনে যান, দয়া করে কোরআন হাদিসের আলোকের ব্যাখ্যা করবেন, কারণ এতে করে যারা আগে আসে তারা অনেকে কাতারে জায়গা পায় না। এটা তো আমরা অনেকবার আলোচনা করছি, অনেকবার বলছি যে প্রথম কথা হলো যারা আগে আসেন তাদেরও দোষ আছে। কিছু ভাইকে দেখা যায় আসে আগে বসে থাকে পিছনে, এরকম কিছু ভাই থাকে, মানে সামনে আসতে কেমন যেন ভয় পায়, সামনের কাতারে আসতে চায় না, মানে আসতে আগে বসে থাকবো পিছনে, সামনের কাতারে আসবে না, সামনের দিকে আসবে না। কিন্তু সুন্নত হইল যিনি আগে আসবেন তিনি আগে বসবেন, আগের কাতারে বসবেন, আর যিনি পরে আসবেন তিনি পর্যায়ক্রমে পরের কাতারগুলোতে বসবেন, আর যিনি ডিঙ্গিয়ে আসবেন তিনি জুমার সলাতের যে ফজিলত, এই ফজিলত কিছুই পাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার ফজিলতগুলো পাওয়ার ব্যাপারে শর্ত দিয়েছেন যে মালাম ইউফাররিক বাইনাহুমা, দুইজনের মাঝখানে সে কোনো তাফরিক সৃষ্টি করে আসে না, মানে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে আসে না। সামনে আসলে জুমার সলাতের যত ফজিলত আছে এই ফজিলতগুলো সে পাবে না, সে ফজিলতগুলো থেকে মাহরুম হবে এবং এটা গুনাহের কাজ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা নিষেধ করেছেন যে কেউ পরে এসে সেই জন্য সামনের দিকে না আসে, যে পরে আসবে তাকে পিছনের ভাইয়েরা তাকে বসার ব্যবস্থা করে দিবে, জায়গা প্রশস্ত করে দিবে, বা যেখানে জায়গা আছে দোতলা তিনতলা চারতলা সেখানে চলে যাবেন, কিন্তু মানুষকে ডিঙ্গিয়ে এইভাবে সামনে আসা এটা গুনাহের কাজ, এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। জি, আমাদের দেশের ভাই যেটা জানতে চেয়েছেন যে নফল সলাতের মধ্যে সুরা আল ফাতিহার সাথে বিভিন্ন সুরা নির্দিষ্ট করে নিয়ে, যে সুরা আল ইখলাস বা সুরা আল কাফিরুন বা সুরা আল ফালাক এরকম নির্দিষ্ট করে সাতবার দশবার এগারোবার পড়লে ফজিলত বেশি হবে কিনা। আমাদের দেশে অনেক বইতে এরকম লেখা আছে যে বিভিন্ন নামাজের নিয়ম লেখা আছে, ওই নিয়মের মধ্যে লেখা থাকে যে এই নামাজ পড়ার সময় আপনি সুরা আল ফাতিহার পরে সুরা ইখলাস দশবার পড়বেন, বিশবার পড়বেন, অমুক সুরা এতবার পড়বেন, সুরা আল কদর এতবার পড়বেন। এগুলো সব নিজেদের বানানো বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো ফজিলত বর্ণনা করেন নাই যে সুরা ইখলাস এতবার পড়লে বা অমুক সুরা এতবার পড়লে এত ফজিলত হবে। এগুলো নিজেদের বানানো ফজিলত, বানানো শরীয়ত। এই জন্য সলাতের মধ্যে কোন সুরা পড়ব এটা আল্লাহকে স্পষ্ট বলছেন, ফাকরা ও মা তাইয়াসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তোমাদের কাছে সহজ মনে হয় সেখান থেকে পাঠ করো, যেই সুরা যেই জায়গা আমার কাছে সহজ মনে হবে সেটাই তেলাওয়াত করব। আর এইরকম এমনি যদি আমি কোনো নির্দিষ্ট করে না যে সুরা আল ইখলাস পড়তেছি, এটাকে দুইবার তিনবার পাঁচবার সাতবার পড়ছি সলাত হবে, কিন্তু এটাকে বিশেষ ফজিলত মনে করে যে এটা এতবার পড়লে এটার ফজিলত বেশি, এরকম মনে করে পড়লে গুনাহ হবে, এরকম মনে করে পড়া যাবে না। জি, জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের দেশে এটা নিত্য নৈমিত্তিক চিত্র, প্রতিদিন দেখা যায় যে সলাতুল ফজরে দেখা যায় যে জামাত চলতেছে আবার অনেক ভাইয়েরা এসে পরে সুন্নত পড়তে থাকেন, জামাতে সামিল না হয়ে তারা পিছনে সুন্নত পড়া শুরু করেন, সুন্নত শেষ করে তারপরে জামাতে শরীক হন। এটা কোনো কোনো আহলুল এলেমের এরকম মত আছে, আর অধিকাংশ জমহুর আহলুল এলেমদের মত হল যে যখন জামাত শুরু হবে তখন কোনো ধরনের সুন্নত নফল কোনো সলাত আদায় করা যাবে না, এবং এটাই সবচেয়ে বিশুদ্ধ মত আহলুল এলেমদের অধিকাংশের মত, এবং এটা বিশুদ্ধ মত, এটাই সবচেয়ে দলিল ভিত্তিক, বিশুদ্ধ দলিলের ভিত্তিতে এটাই মাসআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ইদা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন কোনো সলাতের একামত হয়ে যায় তখন ফরজ ছাড়া আর কোনো সলাত নাই, তখন ফরজ সলাতে পড়তে হবে, আর কোনো সলাত পড়া যাবে না। এজন্য সুন্নতে থাকলেও সুন্নত ছেড়ে দিতে হবে, আগে থেকে আমি সুন্নত পড়তেছি জামাত একামত হয়ে গেছে, তখন অল্প যদি বাকি থাকে যে আমি লাস্টের রাকাতে আসি শেষ পর্যায়ে আসি অল্প বাকি আছে তাহলে আমি তাড়াতাড়ি শেষ করে নিব, আর যদি বেশি বাকি থাকে তাহলে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে জামাতে শরীক হবো, একামত হলে আর কোনো সলাত নেই। এবং হাদিসে প্রকাশ স্পষ্ট এসেছে যে সলাতুল ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সলাত আদায় করতেছেন, একজন সাহাবি এসে পিছনে সুন্নত পড়তেছেন, তিনি শরীক হন নাই জামাতে, শরীক না হওয়াতে তিনি দুই রাকাত পড়ছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও দুই রাকাত পড়ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন ফজরের সলাত কি চার রাকাত, মানে ফজরের ফরজ কি চার রাকাত? ফজরের ফরজ তো দুই রাকাত, তুমি চার রাকাত পড়লে কেন? তো ওই সাহাবি বললেন যে আমি দুই রাকাত সুন্নত পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একামতের পরে যা পড়া হয় তা ফরজ, একামতের পরে সুন্নত পড়া যায় না। মানে একামতের পরে তুমি দুই রাকাত নিজে পড়ছো ওইটাও দুই রাকাত ফরজ, আবার আমার সাথে দুই রাকাত পড়ছো আরো দুই রাকাত ফরজ, তুমি তো ফরজ চার রাকাত পড়ছো। কারণ একামতের পরে ফরজ ছাড়া আর কোনো সালাত হয় না, একামতের পরে যা পড়া হবে এগুলো হইল ফরজ। তো এজন্য সালাতুল ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, সব একই হুকুম, একামত হইলে আর কোনো সুন্নত পড়া যাবে না, সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শরীক হতে হবে, নতুন করে তো সুন্নতের নিয়ত করা যাবেও না। তা ইমাম বুখারী রাহেমাহুল্লাহ এখানে একটি সুন্দর প্রশ্ন করেছেন, যারা এরকম সুন্নত পড়ে বা যে সকল আহলুল এলেমেরা এই মতটা দিয়েছেন যে সুন্নত পড়া যাবে, ওই সকল আহলুল এলেমদেরকে লক্ষ্য করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি প্রশ্ন করেছেন। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ বলছেন যে আপনারাই বলতেছেন যে ইমাম যখন কোরআন তালাওয়াত করে তখন মুসল্লি কোরআন তালাওয়াত করতে পারবে না, মুসল্লি মনোযোগ দিয়ে কোরআন তালাওয়াত শুনতে হবে। আপনারা দলিল দিচ্ছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং কোরআন শুনো। তো তাহলে এই জন্য আপনারা ইমামের পিছনে মুক্তাদিকে সুরা আল ফাতিহাও পড়তে দেন না, বলেন যে ইমাম পড়তেছে আপনি পড়বেন কেন, ইমামেরটা আপনি শুনবেন, কারণ ইমাম কোরআন তালাওয়াত করতেছে আপনার উপরে শোনা ফরজ। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আপনারাই বলতেছেন ইমাম যখন কোরআন তালাওয়াত করে এটা শোনা ফরজ হয়ে যায় আর পিছনে কেউ কিছু পড়তে পারবে না। তো ফজরের নামাজে ইমাম তো জোরে জোরে কেরাত পড়ে, ইমাম তো আসতে পড়ে না, ইমাম এখানে জোরে জোরে কোরআন তালাওয়াত করতেছে, আপনি বারান্দায় সুন্নত পড়তেছেন, এখানে আপনার কোরআন শোনা ফরজ না? একই মাসালা দুই জায়গায় দুই রকম কেন? আপনার মাগরিবের মাসালা হইল কোরআন তালাওয়াত করতেছে, আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবেন না। এশার নামাজের মাসালা হইল আপনি পড়তে পারবেন না। তো এখানে আপনি ইমামও সূরা আল ফাতিহা পড়তেছে, আপনি বারান্দায় সূরা ফাতিহা পড়তেছেন, পড়তেছেন না? আপনি যে সুন্নত পড়তেছেন সেখানে আপনি সূরা আল ফাতিহা পড়তেছেন, তো ইমামেরটা তো শুনতেছেন, আপনি আবার পড়তেছেন কেন? আপনার এখানে পড়া গেলে ওখানে পড়া যাবে না কেন? তা আপনার মাসালায় তো দুই রকম হয়ে গেছে। এই প্রশ্নটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যারা এই মত দিয়েছেন তাদের কাছে প্রশ্ন করেছেন যে এই জন্য যে আপনার যখন ইমাম কেরাত পড়তেছেন জামাত শুরু হয়ে গেছে তখন আর কোনো সুন্নত পড়া যাবে না। জি ভাই, যেটা জানতে চেয়েছেন যে শুধুমাত্র সহি হাদিস আমল করতে হবে, দৈফ হাদিস আমল করা যাবে না, এ ব্যাপারে কি সরাসরি কোনো দলিল আছে নাকি এজমার ভিত্তিতে হয়েছে? প্রথম কথা হলো এ ব্যাপারে সরাসরি কোরআন এবং সুন্নার দলিলও আছে, এজমাও আছে। প্রথম দলিল হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন সেটা করো, যা কিছু করতে মানা করেন সেটা থেকে দূরে থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নির্দেশ মানা এটা আমাদের উপরে ফরজ। আর আল্লাহ পাক আবার বলে দিছেন ওয়ামা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল যেটা বলেন সেটা ওহী, নিজের থেকে কিছু বলেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওহী, এখন ওহী হইতে হলে সেটা এই ওহীটা শক্তিশালী সনদের মাধ্যমে এটা ওহী হিসাবে প্রমাণিত হইতে হবে। এটা যে ওহী এটা তো প্রমাণিত হইতে হবে, তারপরে আপনার এটা যে রাসূলের কথা আমি যে মানব এটা তো নিশ্চিত প্রমাণ হইতে হবে আমার রাসূলের কথা। তো রাসূলের কথা নিশ্চিত প্রমাণিত হয় সহি হাদিসের মাধ্যমে, হাসান হাদিসের মাধ্যমে। দঈফ হাদিস মানে এটা রাসূলের কথা হইতেও পারে নাও হইতে পারে, এটার মধ্যে সন্দেহ আছে। তো যেটা সন্দেহ সেটা ওহির অংশ না, যেটার মধ্যে সন্দেহ আছে এটা ওহির অংশ না, যেটার মধ্যে সন্দেহ আছে এটা আমার রাসূলের কথা কিনা আমি নিশ্চিত না। তো ওই কথা মানার জন্য আল্লাহ আমাকে বলেন নাই, আল্লাহ বলছে রাসূলের কথা মানতে। তো যেটা রাসূলের কথা নিশ্চিত সেটা মানতে হবে, যেটা রাসুলের কথা নিশ্চিত না সন্দেহ আছে সেটা মানা যাবে না। এই ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত আছে, অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে বলছেন, এখন এটা যে আমার রাসুলের কথা এটা তো আগে নিশ্চিত প্রমাণ হইতে হবে, তো ওইটাই তো সহি হাদিস আর দোয়ীফ হাদিস। সুতরাং এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নার অসংখ্য দলিল যে সহি হাদিস মানতে হবে, দোয়ীফ হাদিস মানা যাবে না। আর একটা বিষয় হলো এটা ওলামায়ে কেরামদেরও এজমা, যুগে যুগে সালাফে সালেহীন যারা ছিলেন তাদের সবার কথা হলো আকীদার ক্ষেত্রে আমালের ক্ষেত্রে সব ক্ষেত্রে সহি এবং হাসান হাদিসে গ্রহণযোগ্য। দোয়ীফ হাদিস অনেকগুলো শর্ত সাপেক্ষে, যে শর্তগুলো মানে সহজে মিলানো যায় না ওরকম শর্ত সাপেক্ষে সহি হাদিসের সাপোর্টার হিসাবে অনেক জায়গায় ব্যবহার করা যায়, সে শর্ত সাপেক্ষে, তাও সরাসরি না, কিন্তু সেটা এবাদতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না। কারণ এবাদত করতে হলে আমল করতে হলে আপনার এই প্রথম কথা হলো যেটা আকিদার বিষয়, এবাদত আমলও কিন্তু আকিদার বিষয়, আগে বিশ্বাস করতে হবে তারপরে আমল করতে হবে, প্রত্যেকটা এবাদতের সাথে আকিদা জড়িত। তো এখানে আপনার দোয়ীফ হাদিস আকিদা হইতে পারে না, আকিদা না হলে আমলও হইতে পারে না, এবাদত হইতে পারে না। জি জি, ভাই জানতে চেয়েছেন যে গাদিরে খুমের হাদিস, জি গাদিরে হুমের গাদিরে খুমের যে হাদিস, এই হাদিস আসলে মানে অনেকগুলো হাদিস এ ব্যাপারে এসেছে, তবে বেশিরভাগ হাদিস যেগুলো এসেছে হাদিসের গ্রন্থ প্রসিদ্ধ যে সকল গ্রন্থ সে সকল গ্রন্থে আসে নাই। যেমন আমাদের দেশে যেগুলো প্রসিদ্ধ যে আপনার সহি আল বুখারী, সহি মুসলিম, তিরমিজি, জামে আবু দাউদ, জামিয়া তিরমিজি, যে যে হাদিসের গ্রন্থগুলো প্রসিদ্ধ এরকম প্রসিদ্ধ হাদিসের গ্রন্থে এরকম আসে নাই। আর যেগুলো সনদে আসছে এগুলো শক্তিশালী কোনো সনদে এভাবে আসে নাই। এগুলোকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এগুলো আসলে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রেওয়ায়েত যেগুলো আসছে এগুলো তথ্য নির্ভর বা বিশ্বাস করার মতো এরকম না, অর্থাৎ সহি হাদিসের ভিত্তিতে এগুলো আসে নাই। জি আর আছে প্রশ্ন? আচ্ছা যে আমাদের বাইদের মধ্যে থেকে কোনো জরুরি জানার কোনো বিষয় থাকলে আমরা দুই একটা দিয়ে শেষ করবো, বেশি না। জি বলেন। সালাতুল বিতরের ক্ষেত্রে ভাই জানতে চেয়েছেন যে যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর মধ্য থেকে কোন পদ্ধতিটা সহি। সালাতুল বিতরের যে তিনটা পদ্ধতি বলছেন তিনটা পদ্ধতি হাদিসে আছে, তবে দুইটা পদ্ধতি সহি হাদিসে আছে, একটা পদ্ধতি দোয়ীফ হাদিসে আছে। সহি হাদিসের যে দুইটা পদ্ধতি সেটা হলো এই প্রথম দুই রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলা, তারপরে উঠে আরেক রাকাত আদায় করা, এটা একটা, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা হলো একসাথে তিন রাকাত, মাঝখানে বৈঠক না করে এক বৈঠকে এক সালামে তিন রাকাত, এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। আর যেটা মাঝখানে বসে সালাম ফিরাইলেন না, উঠে আরেক রাকাত সহ মিলে পড়লেন, এটাও হাদিসে আছে, তবে দোয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। এক রাকাত নামাজ তিনি না পাইলে না থাকতে পারে, তবে যুগে যুগে অসংখ্য সালাফে সালেহীন লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম এক রাকাত পাইছেন, তো এই জন্য যিনি পান নাই উনি পড়বেন না, আর যারা পাইছেন তারা পড়বেন, অসুবিধা নেই। এক রাকাত হাদিস সহি আল বুখারীতেও আছে, অসংখ্য জায়গা আছে। আর বিতিত্ব এখানে আসলে শুধু এক রাকাত না, আপনি দুই রাকাত পরে সালাম ফিরেছেন তারপরে এক রাকাত পড়ছেন, ওই দুই রাকাত তো বিতিরের সাথে অন্তর্ভুক্ত। আর শুধু এক রাকাত এটাও মানে একজন দুইজন না, হাজার হাজার যুগে যুগে চোদ্দশো বছরে হাজার হাজার ওলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন এবং তারা পেয়েছেন এক রাকাত। জি না, ওই তিন রাকাতে বিতিরের নিয়তে, প্রথম যে দুই রাকাত পরে সালাম ফিরেছেন ওইটাও বিতির, পরে যে এক রাকাত পড়তেছেন ওইটার ভিতরে, আর আলাদা নিয়তের দরকার নেই, নিয়ত তো একসাথেই হয়ে গেছে। দোয়ায়ে কুনুত হয় রুকুর আগে অথবা রুকুর পরে, রুকুর আগে পড়েও আপনি রুকুতে যেতে পারেন অথবা রুকু থেকে উঠে পড়ে তারপর সাজদায় যেতে পারেন। জি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।